আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن تجتنبوا كبائر ما تنهون عنه نكفر عنكم سيئاتكم نكفر عنكم سيئاتكم وندخلكم مدخلا كريما صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين معزز او محترم حضرات مسلمان کرام বিভিন্ন স্থান থেকে আগত কোরআন এবং হাদিসের সঠিক অনুসারী মুসলিম মুয়াহিদ ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমরা দীর্ঘ কয়েক জুমা পর্যন্ত গুনাহে কাবীরা সম্পর্কে আলোচনা পেশ করছিলাম, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, তোমরা যদি বড় বড় গুনাহ থেকে বেঁচে থাকো আমি তোমাদের গুনাহগুলোকে নেক আমল দ্বারা পরিবর্তন করে দিব। ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা, আমি তোমাদেরকে সম্মানজনক স্থানে প্রবেশ করাবো, সূরা নিসার 31 নম্বর আয়াতে যেটা বলা হয়েছে। এজন্য গুনাহে কাবিরাগুলো কি কি সে বিষয়ে আমরা আলোচনা পেশ করছিলাম। 4 নম্বর পর্যন্ত আমরা আগে আলোচনা করেছি। 5 নম্বর গুনাহে কাবিরা হচ্ছে জাকাত ফরজ হওয়ার পরেও জাকাত না দেওয়া। জাকাতের উপরে বিস্তারিত আলোচনা পেশ করা হয়েছে, এর উপরে আমার লেখা কিতাবও আছে, এজন্য এটার আর বিস্তারিত আলোচনা করছি না। এরকম ভাবে 6 নাম্বার হলো ওজর ব্যতীত রমজানের রোজা না রাখা, এটাও গুনাহে কাবীরা, এটা সম্পর্কেও আমরা আলোচনাও করেছি। এরপরে এর উপরে কিতাবও আছে, কিতাবুস সাওম। 7 নাম্বার গুনাহে কাবীরা হলো সামর্থ্য থাকা সত্ত্বেও হজ না করা। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে ব্যক্তি বাইতুল্লাহ পর্যন্ত যাওয়ার ক্ষমতা রাখে তার জন্য আল্লাহর উদ্দেশ্যে হজ করা ফরজ। সূরায়ে আলে ইমরানের 97 নম্বর আয়াত। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান মালাকা যাদান ওয়া রাহিলাতান, যে ব্যক্তি বাইতুল্লাহ পর্যন্ত যাওয়ার মতো প্রয়োজনীয় বাহন এবং পাথেও এর সামর্থ্য রাখে, এরপরেও সে হজ করল না, ওয়ালাম ইয়াহুজ্জা, হজ না করেই সে মারা গেল, ফালা আলাইহি আইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান, আমি তার কোনো দায় দায়িত্ব নিচ্ছি না যে সে ইহুদি হয়ে মারা গেল না খ্রিস্টান হয়ে মারা গেল। এজন্য হজ একটা গুনাহ, না করা গুনাহে কবিরা। হজের উপরেও মূলত আমার একটা বই অলরেডি লেখা হয়ে গেছে, দুই একদিনের মধ্যেই চলে আসবে, যারা হজ করতে যাবেন এদের এই বইটা সংগ্রহ করা খুবই জরুরি। কারণ মানুষ হজ করতে যায়, কি জন্য গেল, কি করে আসলো জানে না, অথচ হজের শুরু থেকে শেষ পর্যন্ত পুরাটাই হচ্ছে একটা প্রশিক্ষণ। প্রথমেই মানুষ এহরামের কাপড় পরিধান করে, সিলাইবিহীন কাপড় চোপড় পরিধান করে। এখানে কি শিক্ষণীয় বিষয় আছে, এগুলো আমার ওই বইয়ের মধ্যে সব এসে গেছে, যে যখন আপনি প্রথমে কাপড়গুলো খুলে সাদা কাপড় পরিধান করছেন, তখনই আপনাকে মনে করতে হবে যে আমাকে একদিন এরকম মৃত্যুর পরে কাফনের কাপড় পরিধান করতে হবে। এই এহরামের কাপড়ের যেরকম ভাবে পকেট নাই, কাফনের কাপড়ের কোনো পকেট থাকবে না। সেজন্য আমি যে বাড়ি গাড়ি মাল সামান যা কিছু তৈরি করেছি, এগুলো আমার সঙ্গে কিছুই যাবে না। এহরামের কাপড় অবস্থায় তো একটা বেল্ট পরা যায়, গলায় ব্যাগ ঝুলানো যায়, কিন্তু মৃত্যুর পরে যে কাফন সেখানে এগুলোও থাকবে না। এমনি ভাবে এহরামের কাপড় পরিধান করার সময় মানুষকে আরো একটা জিনিস খেয়াল করতে হবে, আমি যেরকম ভাবে আমার কাপড় চোপড়গুলোকে ত্যাগ করেছি, এরকম ভাবে উজু গোসল করে যখন ময়লা পরিষ্কার করলাম, আমার অন্তরের ময়লাগুলোকেও ঠিক তওবা করে পরিষ্কার করে নিতে হবে। এরপরে হাজি সাহেবরা গোসল করার পরে এহরামের কাপড় পরল, এরপরে হজের নিয়াত করল। এখানে যদি নামাজের টাইম হয়ে যায় তো নামাজ পড়ে নেওয়া, ফরজ নামাজ পড়ে নেওয়া, নামাজের টাইম না হলে দুই রাকাত নফল পড়া যায়, এটা হাদিস দ্বারা প্রমাণিত আছে, আমার কিতাবে দলিল সহ লিখেছে এগুলো। নামাজের পরে নিয়াত করবে, আমি হজের জন্য নিয়াত করলাম বা উমরার জন্য নিয়াত করলাম, এরপরে লাব্বাইক পড়বে, তালবিয়া বলে যেটাকে। এই লাব্বাইকের মধ্যে আমি প্রায় 8-10 বিষয় লিখেছি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, প্রথমেই সে বলছে লাব্বাইক আমি হাজির, নিশ্চয়ই কারো ডাকে, কারো আহ্বানে সাড়া দিচ্ছে, সেই আহ্বানটা কার, কোরআনুল কারিমে আছে, ওয়াজ্জিন ফিন্নাসি বিল হজ্জ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন খানায় কাবা নির্মাণ করে ফারিগ হলেন, আল্লাহর পক্ষ থেকে আদেশ হয়ে গেল আযযিন ফিন্নাসি বিল হজ্জ, তুমি মানুষের মধ্যে হজের এলান করে দাও, আজান দিয়ে দাও, ঘোষণা করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর নির্দেশে যে আজান দিয়েছেন হজের জন্য, লাব্বাইক বলে হাজী সাহেবরা সেই আজানে সাড়া দিচ্ছেন, সুবহানাল্লাহ, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি তোমার ডাকে সাড়া দিচ্ছি, তোমার হুকুম পালন করার জন্য প্রস্তুত রয়েছি, বারবার প্রস্তুত রয়েছি, একটা আহ্বানে সাড়া দেওয়া হচ্ছে। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে লাব্বাইকা, কাফ আরবিতে আসে তোমার সম্বোধন করার জন্য, যেমন আমরা সূরা ফাতিহাতে বলি ইয়াকা, মানে কি তোমারই, ইয়া মানে একমাত্র, আর কা মানে তোমার, তোমার ই, তাহলে কা অর্থ কি তোমার, তোমার কাকে বলা হয়, যে যাকে সম্বোধন করা যায়, তার মানে হচ্ছে আমি এমন একজনকে লাভবাহিক বলে সাড়া দিচ্ছি যিনি সরাসরি আমার কথা শুনতে পান, কোনো ভায়া মাধ্যম লাগে না, লাভবাহিক আল্লাহুম্মা লাভবাহিক, আল্লাহ আমি সরাসরি তোমার কাছে হাজির। কারণ কি, কারণ হচ্ছে এই, যিনি আহ্বান করছেন তিনি নিজেই বলেছেন তুমি আমাকে ডাক দাও, আমি তোমার ডাকে সরাসরি সাড়া দিব। অকাল রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার ডাকে সাড়া দাও, উদউনি আস্তাজিবিল্লাকুম, তোমরা আমাকে ডাক দাও আমি তোমার ডাকে সাড়া দিব। তো যিনি আমাকে আহ্বান করেছেন তিনি বলে দিয়েছেন আমাকে ডাক দাও আমি সাড়া দিব, কোনো ভায়া মাধ্যমের প্রয়োজন নেই। আল্লাহ তাআলা বললেন কোনো ভায়া মাধ্যমের প্রয়োজন নেই। এখন বলতে গেলেই তো চলে যেতে আর একদিকে, আর আমাদের দেশের পীর সাহেবরা বলে যে না খবরদার তুমি আল্লাহকে পাইবা না, আল্লাহকে পাইতে হলে পীরের মাধ্যম ছাড়া পাওয়া যাবে না। কোনটা মানবেন, আল্লাহরটা না পীর সাহেবেরটা? লাব্বাইক বলে সেটাই বলা হচ্ছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ সরাসরি আমি তোমার ডাকে সাড়া দিচ্ছি। বলে তুমি তো পাপ করেছো, অসংখ্য পাপ করেছো, হিসাবরা লিখে দেয় অসংখ্য পাপ করার কারণে আল্লাহ তাআলা শুনতে চান না, পীর সাহেব তার জন্য অনুনয় বিনয় করে বলে তারপরে শুন আল্লাহ তাআলা শুনেন, নাউজুবিল্লাহ। বেদে মারিফাতের ২৪ পৃষ্ঠায় লেখা আছে, আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে দিচ্ছেন, কি সুন্দর কথা, বলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে নবী আপনি আমার ওই সমস্ত বান্দাদেরকে জানিয়ে দিন যারা নিজের উপরে জুলুম করেছো, অত্যাচার করেছো, পাপ করেছো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি যত অন্যায় করেছো যত পাপ করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিয়া, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন। কে বলছেন? আল্লাহ বলছেন যত অন্যায় করো, পাপ করেছো, জুলুম করেছো, খবরদার তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। আর পীর বলছে অসংখ্য গুনাহ করলে আল্লাহ মাফ করতে চান না। কোনটা মানবেন, আল্লাহরটা না পীরেরটা? এমনি ভাবে লাব্বাইকার মধ্যে আছে বারবার কারো অনুসরণ করা, হুকুম আনুগত্য করা। তার মানে যতবার যত হুকুম আল্লাহ দিবে, যত কঠিন হোক না কারণ আমি সব হুকুম মানতে রাজি আছি। এরপরে লাব্বাইক শব্দটা লুব্বুন থেকে, লুব্বুন মানে হচ্ছে ক্রিম, পিওর জিনিস, খালেস। তার মানে লাব্বাইক বলে সে বলতে চায় যে আল্লাহ আমি কেবলমাত্র খালেস তোমাকেই ডাকছি, অন্য কাউকে না। আল্লাহকে ডাকতে গিয়ে আল্লাহ কোরআনে বলেছেন সূরা ইউসুফে স্পষ্ট আছে, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়াহুম মুশরিকুন, বেশিরভাগ মানুষ ঈমান আনা সত্ত্বেও মুশরিক। কি সুন্দর কথা, বেশিরভাগ মানুষ ঈমান আনা সত্ত্বেও কি মুশরিক। সেই মুশরিক গুলো তাহলে কারা? ঈমানদাররা, ঈমানদার মুশরিক, যারা নামাজ বি পড়ে, রোজা বি রাখে, হজ বি করে, যাকাত বি দেয়, জিকির বি করে, সব কিছু করা সত্ত্বেও আল্লাহ তাআলা বলছেন মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়াহুম মুশরিকুন, বেশিরভাগ লোক ঈমান আনা সত্ত্বেও মুশরিক, শিরক যুক্ত মুশরিক। কেমনে? এর বিস্তারিত আলোচনা আমরা আগে করেছি, ঈমান আছে মূর্তির সামনে গিয়ে নীরবতা পালন করে, ঈমান আছে পীর সাহেব অন্তরের খবর জানে বলে বিশ্বাস করে, নামাজ পড়ে ঈমানদার দাবি করে, পীর না হলে আল্লাহকে পাওয়া যাবে না বলে আকীদা পোষণ করে, নামাজ পড়ে আল্লাহকে ডাকে, আবার পীরের মোরাকাবা করে, পীরকে অন্তরে বসায়, নামাজ পড়ে, জিকির করে, তাসবিহ তাহলিল করে, মাজারে গিয়ে সেজদা করে, নামাজ পড়ে, জিকির করে, দোয়া তাসবিহ সবই করে, গায়রুল্লাহর নামে আবার জবাই করে, পশু জবাই করে, হজের মধ্যে গেলে সব লিখে দেওয়া হয়েছে, ইনশাআল্লাহ আগামী জুমায় পেয়ে যাবেন। লাব্বাইকের মধ্যে আছে উলিব্বু লাকা ইলবাবাইন, আমি খাস ভাবে কেবল তোমাকে আহ্বান করছি, ডাকছি, আর কোন রকম শরীক করছি না। এরকম লাব্বাইকের মধ্যে বিনয়ের সাথে আনুগত্য করা বুঝায়, আরবি গ্রামার অনুযায়ী লাব্বাইক বলা হয় বিনয়ের সঙ্গে কারো হুকুম পালন করতে তৈরি থাকা। এরকম লাব্বাইকের পরে আছে লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক, যেন আল্লাহ তাআলা বলছেন তোমার লাব্বাইক আমি শুনতে রাজি না, আগে বলো তোমার মধ্যে কোন গায়রুল্লাহ আছে কিনা, তোমার আকীদা, তোমার বিশ্বাস, তোমার অন্তরে কোন গায়রুল্লাহর আকীদা আছে কিনা। তখন আবার হাজী সাহেব বলছেন না, লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক, না তোমার কোনো শরীক নাই, কোনো অংশীদার নাই। অংশীদার হওয়ার জন্য সব অংশীদার কি সমান হওয়া জরুরি? আপনি একটা বাড়ি কিনলেন, আপনার এক ভাগ আর একজনের দশ ভাগ, একজনের এগারো ভাগ, একজনের বিশ ভাগ, একজনের আশি ভাগ, ভাগিদার হিসেবে সবাই সমান। হ্যাঁ, ভাগ কারো বেশি কারো কম। ঠিক এরকম ভাবে আল্লাহর সঙ্গে শিরিক করার মানে এই না যে একেবারে আল্লাহর সমান বানাইতে হইবে, বরং যেই সকল জিনিসগুলো আল্লাহর জন্য বরাদ্দ এই জিনিসগুলোতে কাউকে যদি এক ভাগ অংশীদার করা হয় সেও শিরিক করলো। লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। এরপরে বলছে ইন্নাল হামদা, সমস্ত প্রশংসা কেবলমাত্র কার? আল্লাহ। ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা, যত নিয়ামত সব কার? আল্লাহ। ওয়াল মুলকা, এবং সমস্ত ক্ষমতা কার? আল্লাহ, না কোনো মানুষের। তাহলে এই একটা লাব্বাইক যদি হাজী সাহেবরা বুঝতো, তাহলে এই হাজী সাহেব হজ করে এসে আর কোনো সময় কি করতে পারে না, শিরিক করতে পারে না। ইন্নাল হামদা, যত প্রশংসা সব প্রশংসার মালিককে। তার মানে হচ্ছে আমরা যা কিছু নেয়ামত ভোগ করছি সব নেয়ামত গুলো কার, সেটাই বলা হচ্ছে। ওয়ান নেয়ামাতা লাকা ওয়াল মুলক, নেয়ামত কি? আমাদের কান, আমাদের চোখ, আমাদের দাঁত, কি সুন্দর জিনিস আল্লাহ তারা দান করেছেন। এরপরে আমরা যেগুলো খাই, যেগুলো ব্যবহার করি, সেগুলো আল্লাহর নেয়ামত না? আল্লাহর বাতাস আমরা ব্যবহার করি, যে কত বড় নেয়ামত, চিন্তা করেছি বাতাস বন্ধ হয়ে গেলে কি অবস্থা হবে? এই আলো যে ব্যবহার করছি, আলো কত বড় নেয়ামত। মাস শেষে যদি ইসরাফিল বা মিকাইল আসতো যে এই কারেন্টের যে বিল আছে সূর্যের আলো, আর যতগুলো বাতাস ব্যবহার করেছে এগুলোর বিল দিতে হবে, অবস্থাটা কি হতো? আল্লাহর নেয়ামত। এই জন্য বলা হচ্ছে ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা ওয়াল মুলকা, মুলক সমস্ত ক্ষমতাকার, লা শারীকা লাকা, আবার বলা হচ্ছে তোমার কোনো শরীক নাই। এরকম যখন তালবিয়া পাঠ করলো, তালবিয়া পাঠ করে এরপরে চললো মক্কার দিকে, খানায় কাবার দিকে। আরাফাতের ময়দানে কি করবে, মোজদালেফায় কি করবে, মিনায় কি করবে, এগুলো আলোচনা আসবে ইনশাআল্লাহ। আমি আজকে হজের আলোচনা করছি না, যেহেতু আলোচনা ভিতরে এসে গেছে। এরপরে শয়তানকে পাথর মারে ইব্রাহিম আলাইহিস সালাম। তো আমি এখানে প্রশ্ন করে দিয়েছি যে ইব্রাহিম আলাইহিস সালাম তো শয়তানকে দেখেছিলেন, তাই তিনি পাথর মেরেছিলেন। তো আমরা যে পাথর মারি, আমরা তো শয়তান দেখি না, কাকে পাথর মারি? অনেকে বলেও যে এই পাথর মারার কোনো প্রয়োজন নাই, এটা বেহুদা কাজ, এটা খেলা। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহর কোনো বিধান কিনে উপহাস করা যাবে না। পাথর মারা হাদিসে স্পষ্টভাবে আছে, আল্লাহর রাসূল পাথর মেরেছেন। তোমাকে আমাকে বুঝতে হবে যে কাকে পাথর মারা হচ্ছে, কেন মারা হচ্ছে। এই পাথর মারার মধ্যে প্রশিক্ষণ আছে যে আমি শয়তানকে পাথর মেরে শয়তান এবং শয়তানের অনুসারী যারা আছে তাদের প্রতি ঘৃণা আমি ছড়িয়ে দিলাম, এবং আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালনের জন্য আল্লাহকে সন্তুষ্ট করলাম। এই জন্য পাথর মারার সময় একটা দোয়াও আছে, বিসমিল্লাহি রেদান লির রহমানি ওয়া রাগামান লিশ শাইতানে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আর শয়তানকে অপমান করার জন্য আমি পাথর ছুঁড়ে মারলাম। বোঝা গেল পাথর ছোড়ার মধ্যে সবচেয়ে বড় প্রশিক্ষণ যে এখন থেকে আমার জীবনের ভালোবাসা, আমার জীবনের কাজকর্ম, আমার জীবনের সব কিছু হবে কার জন্য? আমি শয়তান এবং শয়তানের অনুসারীদেরকে কখনো মান্য করব না, আনুগত্য করব না, তাদের থেকে সম্পর্ক ছিন্ন করলাম, বাড়া করলাম, সেই ঘোষণা হচ্ছে পাথর মারার মাধ্যমে। এই পাথর তো মারে ঠিকই, কিন্তু বুঝে নাই পাথর মারলো কাকে, কি জন্য মারলো, যার কারণে পাথর মারার পরেই কাজ হচ্ছে মাথা মুন্ডানো, আর মাথা মুন্ডানোর পরে কাজ হচ্ছে এই কোরবানি করা, কোরবানির পরে কাজ হচ্ছে মাথা মুন্ডানো। এই হাজী সাহেবের অনেকেই, সবাই না, অনেকেই করে কি, শয়তানকে পাথর মেরে কোরবানি করলো, কোরবানিটা করে এসে তারপরে মাথা মুন্ডানোর সঙ্গে সঙ্গে দাড়িটাও কামাই ফেললো। পাথর শয়তানকে ঠিকই মেরেছে, আর এরপরে সে কি করলো, দাড়ি কামাইলো। দাড়ি কামানো কি রসুলের সুন্নাত না রাখা সুন্নাত? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের দাড়ি ছিল আর রাখতে বলেছেনও, হাদিসে স্পষ্টভাবে বলা আছে তোমরা দাড়িকে ছেড়ে দাও, দাড়ি ছেড়ে দাও, এটা কাটবে না, কতটুকু ছাড়বে, যতটুকু হয় ছাড়ো। হ্যাঁ, ওলামায়ে কেরামদের বক্তব্য আছে, যদি এক মুঠের অনেক বেশি হয়ে যায়, একেবারে বুকের নিচে পড়ে যায়, সেক্ষেত্রে কাটার জন্য ফকাহাদের মত আছে, কিন্তু এক মুষ্টির নিচে কাটার তো কোনো বক্তব্যই নেই কারো। এই যে দাড়ি কেটে, আরবরা দাড়ি রেখে শাসকরা, কেউ কেটে একেবারে সেই ঈদের নতুন চাঁদের মতো চিকন করে ফেলে, কেউ খেজুরের মতো। আমি আরবদের সঙ্গে যখন আলোচনা করি তখন বলি যে তোমরা তো দাড়িকে সর্বনাশ করেছ, বাদুহুম কাল কমার অবাদুহুম কাল তমার, কমার মানে চাঁদ আর তমার মানে খেজুর, তো শব্দ মিল আছে, তোরা হাসে। তোমরা আল্লাহর রাসূলের সুন্নাকে ধ্বংস করেছ, যার কারণে গোটা বিশ্ব মুসলিমদের মধ্যে প্রভাব পড়ে, এই শাসকগুলো এই কাজটা করেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়াফুল লিহিয়া, এই জন্য দাড়ি রাখা খালি আমাদের নবীর সুন্নাত না, সব নবীদের সুন্নাত ছিল। অনেকগুলো সুন্নাত আছে এরকম যেগুলো সব নবীদের সুন্নাত ছিল, যেমন খৎনা করানো, এটা সব নবীদের সুন্নাত। এরকম ভাবে কুলি করা, মেসোয়াক করা, নাকের ভিতরে পানি ঢুকানো, নাক পরিষ্কার করা, এরকম ভাবে আঙ্গুলের জোড়া, এই যে জোড়াগুলো এগুলো পরিষ্কার করে, এতে ময়লা থাকে, এগুলো সব নবীদের সুন্নাত, গসল বারাজেন। এরকম ভাবে বগলের পশম উঠানো, এগুলো নবীদের সুন্নাত, সব নবীদের সুন্নাত। এরকম একটা সুন্নাত কি? দাড়ি ছেড়ে দেওয়া। এখন হাজি সাহেব শয়তানকে পাথর মেরে এসে কোরবানি করলো, এরপরে মাথা মুন্ডাতে গেল, মাথা মুন্ডানোর সঙ্গে সঙ্গে দাড়িটা মুন্ডিয়ে ফেললো, লজ্জা করা উচিত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ওফুল লিহিয়া, দাড়ি ছেড়ে দাও। তুমি কাকে সন্তুষ্ট করার জন্য দাড়ি কামাইলা? তোমার স্ত্রীকে, তোমার বন্ধু বান্ধবকে, অথবা নাস্তিক মুরতাদদেরকে? তুমি তো মুমিন, তোমাকে বলতে হবে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার সালাত, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মৃত্যু, সব কিছু কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে আল্লাহর হুকুম যেটা সেটা আমি পালন করব। আল্লাহর হুকুম পালন করতে গিয়ে যদি তোমার স্ত্রী চলে যায় যাক, বন্ধু বান্ধব চলে যায় যাক না, সাহাবায়ে কেরাম কি করেছিলেন? ইসলাম গ্রহণ করার পরে আল্লাহর নির্দেশ, রাসূলের নির্দেশ সঙ্গে সঙ্গে পালন করতেন। এজন্য যদি তার স্ত্রী, সন্তান, পরিবার সবকিছু তার বিরুদ্ধে চলে যেত, তাও তারা করতেন, তারপরেও আল্লাহর হুকুম পালন করতেন। এটা মুমিনের কাজ, এরকম এটা হজ করে। এজন্য হজের গুরুত্ব আছে, হজ না করা গুনাহে কাবীরা, এটা আমরা আলোচনা করলাম। হজ কার উপরে ফরজ? অনেকে মনে করে অনেক বড় বেশি বড় লোক হলে হজ ফরজ হয়, না, হজ ফরজ হয় মানে ইস্তাতা ইলাইহি সাবিলা। আলে ইমরানের 97 নম্বর আয়াতে বলা হয়েছে যে ব্যক্তি হজ করতে যাওয়া, হজ করে আসা, এই সময়টা ওখানে থাকা খাওয়ার ব্যবস্থা করা, আর এ সময় তার বাড়িতে যারা থাকবে তাদের ব্যবস্থা আছে, এই রকম সম্পদের মালিক যে ব্যক্তি তার উপরই হজ করা ফরজ। বর্তমানে 2.5 লাখ টাকা হলে হজ করা যায়, সর্বনিম্ন 2.5 লাখ, 2 লাখ 60,000 টাকা ধরেন, আরো হয়তো খরচা হবে, তার ধরেন 2-3 লাখ টাকা খরচা হলো। তাহলে যে ব্যক্তি নিজের পরিবারের খরচপাতি বাদ দিয়ে 3 লাখ টাকার মালিক, তার উপরে কি হজ ফরজ হয়ে যায়? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তির উপরে হজ ফরজ হলো, হজ করার ক্ষমতা তার ছিল, অথচ হজ না করে মারা গেল, সে ব্যক্তি ইহুদি হয়ে মরলো না খ্রিস্টান হয়ে মরলো তা আমি জানি না। অনেকে আছে হজ করব, এত আগে হজ করলে আর কিছু করা যাবে না, একটু বুড়ো হইলে তারপর হজ করব, মনে হচ্ছে যেন আজরাইলের সঙ্গে কন্ট্রাক্ট হয়ে গেছে, মালাকুল মাউত যে ফেরেশতা, মৃত্যুর ফেরেশতা, তার সঙ্গে ওনার কন্ট্রাক্ট হয়ে গেছে যে মৃত্যুর আগে উনি হজ করবে, তারপরে মৃত্যু আসবে, নইলের অর্থ কি? তাছাড়া হজ একটা ফরজ, যেমন নামাজ ফরজ, রোজা ফরজ, এরকম হজ ফরজ। নামাজ রোজার সময় তো আমরা বলি না যে নামাজ পড়লে কি হবে, তারপর তো কিছু করা যাবে না, আগে কিছু করে নেই তারপর নামাজ পড়তে যাব। তুমি যেরকম নামাজ ঠিক মতো আদায় করছো, রমজানে রোজা রাখছো, এরকম ভাবে হজ ফরজ হলে হজ করে নাও, এটা একটা ফরজ। 8 নম্বর গুনাহে কাবিরা হচ্ছে মাতা পিতার অবাধ্য হওয়া, এটা আমরা আগে আলোচনা করেছি। কোরআনুল করিম আল্লাহ রাব্বুল আলামিন সূরায়ে বনী ইসরাইলের 23 এবং 24 নম্বরে বলেছেন, আকাদা রাব্বুকা আল্লা তাআবুদু ইল্লা ইয়াহু, আকাদা রাব্বুকা, তোমার রবের চূড়ান্ত সিদ্ধান্ত, কাদা ফয়সালা, আল্লাহ এটা ফয়সালা করে দিয়েছেন, চূড়ান্ত নির্দেশ দিয়েছেন, আল্লাহ তাআবুদু ইল্লা ইয়াহু, তোমরা একমাত্র তার ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করবে না। এরপরই আল্লাহ বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, খবরদার তোমাদের পিতা মাতা, মাতা পিতা, ওয়ালিদাইন একসাথে বলেছেন, পিতা মাতা, মাতা পিতা উভয়ের সঙ্গে সৌজন্যমূলক আচরণ করো। আল্লাহ তাআলা কোরআনে এতটুকু বলেই শেষ করতে পারতেন, এই বিষয়টা আরো বিস্তারিত আলোচনা করেছেন। ইম্মা ইয়াবুলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যদি তোমার কাছে তোমার পিতা মাতা উভয়জন অথবা কোন একজন বৃদ্ধ অবস্থায় উপনীত হয়, মা বাপ বুড়ো অবস্থায় আপনার কাছে আছে, এখন কি করবেন? ক্লান্ত হয়ে গেছে, আর পারা যায় না, খতম পড়ায় কি যেন একটা খতম আছে না, খতমে খাজা গান, এই খাজা গান পড়ায় যে আল্লাহ যদি হায়াত থাকে তাড়াতাড়ি বা সুস্থ করে দাও, হায়াত না থাকলে তাড়াতাড়ি মরে দাও, এই যে খতম আল্লাহ নবীর সাহাবীরা পড়াইছেন, কেউ গাজা খুরি খতম, বেদাত তৈরি করেছে কিছু লোক পয়সা খাওয়ার জন্য, এই জন্য মনে রাখবেন এই যে খতম গুলো পড়া হচ্ছে, খতমে নারিয়া, নারিয়া মানে কি, একটা খতম বানাইছে, একটা দুরুদ শরীফ আছে, আর ওই দুরুদটা হাদিস করে না, কোন দুরুদ না, ওটার মধ্যে শেরিকি কথা আছে, এটা নাম দিয়েছে দুরুদে নারিয়া, নার মানে আগুন, মানে জাহান্নামে যাওয়ার দুরুদ, কোনটা নাম দিয়েছে খতমে খাজে গান, খাজারা গান গাইছে নিয়ে, কোনটা নাম দিয়েছে খতমে ইউনুস, ইউনুস আলাইহিস সালাম একবার পড়েছেন, তুমি খতম পাইলে কোথায়, এটার খতম করতে হবে, খতম কয়বার পড়লে খতম হয়, কোরআন খতম না বুঝলাম, শুরু থেকে শেষ পর্যন্ত পড়লো খতম হলো, তো খতমে ইউনুস কি হলো, এটা কত লাখ পড়লে ইউনুস হয়, খতম হয়, কিসের খতম করা হচ্ছে, এরকম কি আছে আরো, আরো কত খতম তৈরি করেছে, হ্যাঁ, খতমে জালালি, খতমে তাহলিল, এগুলোর খতমের মানিটা আমি বুঝতে পারি না, কি খতম হয় এগুলো, খতম মানে কি, শেষ মানে কি, শেষ করলো সে, এর শেষের কোনো কিছু আছে নাকি, এই বেদাতগুলো মানুষ তৈরি করেছে, মা বাবার খেদমত করা বড় নেয়ামত, আল্লাহ তাআলা বলছেন, ইম্মা ইয়াবুলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যদি তোমার কাছে পিতামাতা উভয়জন অথবা কোন একজন বৃদ্ধ অবস্থায় উপনীত হয়, ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, খবরদার তাদের কোন আচরণে উফ বলো না, উফ এই কাজটা তুমি কেন করলা, ওয়ালা তানহারহুমা, আর তাদেরকে ধমক দিয়ে কথা বলো না, ধমক দিও না, তুমি এক সময় শিশু ছিলে যখন, তখন কত অন্যায় করেছো, বাবার সঙ্গে ঘুরতে গেছো, এটা কি গাছ, ওটা কি মাছ, বাবা উত্তর দিয়ে যাচ্ছেন, কোনো ক্লান্তি নাই, আর ওই বাবা যখন বুড়ো হয়ে গেল, তোমার হাত ধরে হয়তো একদিন বের হলো, বাবা এখন শিশু হয়ে গেছে, জিজ্ঞেস করেছে, আব্বু এটা কি, এটা গাছ, ওটা কি, এটা মাছ, আব্বা এটা কি, দূর তোমার এত বড় উত্তর দিতে পারি নাকি, গেল রাগ করে, এই যে বিষয়টা আল্লাহ তাআলা বলেছেন, ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, তাদের ধমক দিয়ে কথা বলো না, বিয়ে করেছ শ্বশুর গেছে বাবা হইয়া, শাশুড়ি গেছে আম্মু হইয়া, বউ গেছে সবচেয়ে আপনজন হইয়া, এখন বউর কথায় মা বাপকে ওজন করে, এই কপাল পোড়ার দল, আল্লাহ তাআলা কোরআনে পরিষ্কার বলেছেন, ইম্মা ইয়াবুলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা ও কিলাহুমা, যদি পিতা মাতা উভয় জন অথবা কোন একজন তোমার কাছে উপনীত হয়, বৃদ্ধ অবস্থায় বার্ধক্য অবস্থায়, তাহলে তোমরা কি করো না, ফালা তাকুল্লাহুমা উফফিন, তাদেরকে উফ বলো না, ওয়ালা তানহারহুমা, খবরদার তাদেরকে ধমক দিয়ে কথা বলো না, ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, তাদের উদ্দেশ্যে নম্রভাবে বিনয়ের সঙ্গে কথা বলো। এরপরে আল্লাহ বলছেন, এখন তাদের খেদমতের প্রয়োজন আছে, বুড়া হয়ে গেছে, ঔষধটা খেতে হয়, পেশাব পায়খানা করতে যেতে পারে না একা, আল্লাহ তাআলা কি সুন্দর করে ওয়াজ করছেন, এই ওয়াজগুলো কি হাতেমবাগের খতিবের না আল্লাহর, আমি এখানে রেলি করে শোনাচ্ছি, কোরআনুল কারিমের সূরা বনী ইসরাইলের 23 এবং 24 নম্বর আয়াত থেকে পড়ছি। আল্লাহ তাআলা এরপরে বলছেন, আখফিদ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমা, আখফিদ লাহুমা তুমি তাদের সামনে বিছিয়ে দাও জানাহাযুল্লি তোমার বিনয়ের ডানা, তোমার বিনয়ের বাহু তাদের সামনে বিছিয়ে রাখো, খেদমতের জন্য নিজেকে পেশ করে দাও। অকর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আর দোয়া করো, আল্লাহর কাছে দোয়া করো যে আল্লাহ তুমি আমার এই পিতা মাতার উপরে সেরকম ভাবে দয়া করো, করুণা করো, মেহরবানি করো, তাদের প্রতি তুমি রহম করো যেমন ভাবে তারা আমার প্রতি রহম করেছিল, দয়া করেছিল শিশু অবস্থায়। কার শিখানো দোয়া? এই দোয়া করবো না খতম পড়াবো? নিজেরা কোরআন পড়তে জানে না, মানুষ মরলে পরে কি করে? আর একদল মাশাআল্লাহ অনেক আছে মসজিদের সঙ্গে যারা মাদ্রাসা করে, অনেক লোকেরা মাদ্রাসা করে যে মহল্লার লোক মরলে খতম পড়াবার হুজুর পাওয়া যায় না, সেই জন্য এই কপাল পড়ারা মাদ্রাসা করে। আর এই ছাত্র যারা পড়ে এরা ওই মুর্দার খেতে খেতে শেষ পর্যন্ত শকুনের চেয়েও খারাপ হয়ে যায়। আমি বলে থাকি, একটা নাপিত খুশি হয় যখন শোনে তার মহল্লায় একটা নতুন শিশু জন্মগ্রহণ করেছে, কারণ একটা নতুন মাথা কামাইলে পরে 500 টাকার নোটটা পাওয়া যাবে। আর একটা মহল্লার এই খতম পড়ে যারা, আমি এমনি টিউশনি করে বা যারা কোরআনের শিক্ষা দেয় তাদেরকে বলছি না, গরিব মানুষরা অনেকে থাকে শহরে কোরআনের শিক্ষা দিয়ে বেড়ায়, আপনারা ওদেরকে শ্রদ্ধা করবেন, কিন্তু এই যারা খতম পড়ার জন্য গ্রুপ করে শহরে থাকে, গ্রুপের লিডার থাকে, আবার এদেরকে ভাগ দিতে হয়, এরা খুশি হয় কোন সময় জানেন? যখন শুনে মহল্লায় কোন লোক মরে গেছে, মারা গেলে পরে খতমের দাওয়াত পাওয়া যাবে, 3 দিন পরে আবার দাওয়াত পাওয়া যাবে, 40 দাওয়াত পাওয়া যাবে। মুসলমান জাতি, আল্লাহর নবীর জীবদ্দশায় তার ছেলে সন্তান মেয়েরা মারা গেল, একমাত্র ছোট মেয়ে ফাতেমা ছাড়া সবাই মারা গেল, আল্লাহর নবী কারো জন্য এই 3 দিনে খতম করার নাই, 40 করার নাই, মৃত্যু বার্ষিকী করার নাই, জন্ম বার্ষিকী করার নাই, এখন তোমার আরো একটা শুরু করেছে, বুড়ার লজ্জাও নাই ম্যারেজ ডে করে, এই বুড়িয়া বিয়ে করে এর হাড্ডিও পাকে গেছে এখন ম্যারেজ ডে করে, ম্যারেজ ডে লজ্জা লাগে না? নবীরা এগুলো করেছে? তোর ছেলে বিয়ে করলো, নাতিও বিয়ে করেছে, এরপরেও লজ্জা নাই? এজন্য মনে রাখতে হবে, কোরআন সুন্নাহ মোতাবেক চলতে হবে। আল্লাহর নবীর মৃত্যু পরে সাহাবায়ে কেরামরা নবীর যত্ন খতম করায় নাই, 40 করায় নাই, কোন সাহাবী মৃত্যুর পরে তার সন্তানরা করায় নাই, এইগুলো তৈরি করেছে একদল এই নাপিত মার্কা, বড় নাপিতের চেয়ে খারাপ শকুন মার্কা একদল মৌলবি দল, যারা মানুষের পকেট থেকে পয়সা খাওয়ার জন্য এই খতমগুলিকে তৈরি করেছে। ভাইরা আমার, কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলছেন দোয়া করো পিতা মাতার জন্য। কেমনে দোয়া করবে? পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, নামাজ পড়ে নিজে দোয়া করো, হাত তুলেও দোয়া করা যায়। আমরা ফরজ নামাজের পরে নিয়মিত মোনাজাতকে বেদাত বলেছি, এর মানে এই না যে একেবারে হাত তুলে দোয়া করা যাবে না, একা একা দোয়া করেন, হাত তুলে আমিও করি নফল নামাজের পরে, ভোর রাতে তাহাজ্জুদ পড়ে আপনি আল্লাহর কাছে মোনাজাত করে কান্নাকাটি করেন, হাত তুলে দোয়া করেন, জায়েজ আছে, হাদিস সাবেত আছে। একেবারে যে হাত তুলে দোয়া করা জায়েজ না, আমরা একটা বেদাত বাদ দিতে গিয়ে যেন আবার একটা সুন্নতকে বাদ না দিই, আমাদের সমাজ অবস্থাটাই চাই, একটা বেদাত বাদ দিলে সাথে সাথে সুন্নত বাদ দেয়, আবার একটা সুন্নত বাদ দিয়ে বেদাত তৈরি করে, এই বাড়াবাড়ি আর ছাড়াছাড়ি বর্জন করতে হবে। আমরা যেটা বলি তা বুঝতে হবে, ফরজ নামাজের পরে দোয়া আছে, সে দোয়া আমরা করব, সে দোয়া অনেক দোয়া, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার বলতেন, 3 বার আস্তাগফিরুল্লাহ বলতেন, আল্লাহুম্মা আনতাস সালাম আমিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালাল ওয়াল ইকরাম, এটা বলতেন, আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়া লা মুতিআ লিমা মানাতা ওয়া লা ইয়ানফাউ যাল জাদ্দ মিনকাল জাদ্দ, এটা বলতেন, সূরা নাস পড়তেন, ফালাক পড়তেন, ইখলাস পড়তেন, সূরা ফাতিহা পড়তেন এবং ফজর আর মাগরিব পড়তেন, 3 বার করে পড়তেন এগুলো, এরপর আয়াতুল কুরসি পড়তেন, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। কাজেই নামাজের পরে দোয়া আছে, ফরজ নামাজের দোয়া আছে, কিন্তু এই দোয়াগুলোকে বাদ দেওয়ার জন্য, এই দোয়াগুলোকে বাদ দেওয়ার জন্য শয়তান সুন্দর করে বুঝে শুনে একটা মোনাজাত চালু করে দিয়েছে, এখন মানুষ মোনাজাত করে আর ওই সুন্নাত গুলো বাতিল হয়ে গেছে, আমরা ওটাকে বেদাত বলেছি। তাসবিহাত পড়বেন, সালাম ফেরার পরে আপনি দোয়া পড়তে থাকেন, এটা জায়েজ, বরং এটা সুন্নাহ নবীর তরিকা। এরকম একা একা হাত তুলে মোনাজাত করবেন, এবার নবীর তরিকা। পিতা মাতার জন্য দোয়া করেন, কি দোয়া করবেন তা বলা আছে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, ও আমার রব আমার পিতা মাতার প্রতি সেরকম ভাবে দয়া করো, করুণা করো, যেরকম ভাবে তারা শিশু অবস্থায় আমার প্রতি দয়া করেছিল, করুণা করেছিল। কার শিখানো দোয়া? এই জন্য যুবকরা খেয়াল করো, আজকে আমি শুধু কাবিরা গুণাগুলো আলোচনা করে যাচ্ছি, এক একটা ইঙ্গিত দিচ্ছি। আট নাম্বার গেল, এরপরে নয় নাম্বার গুনাহে কাবিরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, এটা নির্দেশ। এর বিপরীতে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা গুনাহে কাবিরা। কোরআনুল কারীমের সূরা নিসার এক নাম্বার আয়াতে বলা আছে, ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, তোমরা আল্লাহকে ভয় করো যার নামে তোমরা একে অপরের নিকট কিছু চাও, ওয়াল আরহাম, এবং খবরদার তোমরা আত্মীয় সম্পর্ক, রক্ত সম্পর্কের ব্যাপারে, আত্মীয়তা রক্তের সম্পর্কে আল্লাহকে ভয় করে চলো। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউ রাহমিন, যে ব্যক্তি রক্ত সম্পর্ক ছিন্ন করে সে জান্নাতেই প্রবেশ করবে না। আর যদি ছিন্ন করাটা দিনের জন্য হয়, এখন আল্লাহর দিনের জন্য যদি হয়, আপনার ছেলে বেনামাজি, আপনার আত্মীয় স্বজন বেনামাজি, এই কারণে যদি রক্ত সম্পর্ক ছিন্ন করতে হয়, তাহলে সেইটা খালি জায়েজ না, সেটা তো ফরজ। আল্লাহু আকবার! আপনারা হাদিস ইতিহাস থেকে পড়লে দেখবেন, আল্লাহর রাসূল, আল্লাহর নবী হযরতে নূহ আলাইহিস সালাম তুফানের জন্য আল্লাহ আগেই বলে দিয়েছিলেন, কাস্তি তৈরি করো এবং তোমার পরিবারের লোকদেরকে তুলে নিও, তোমার আহাল বর্গ, পরিবার বর্গ তুলে নিও। উনি মুমিনদেরকে তুলে নিলেন, দেখেন যে ছেলে ডুবে যাচ্ছে, আল্লাহর কাছে কি সুন্দর দোয়া করছেন নবী, দলিল দিয়ে দোয়া করছেন আল্লাহর কাছে, ইন্নাহু মিন আহলি, আল্লাহ ওই যে লোকটা ডুবে যাচ্ছে ও তো আমার আহাল, ওয়া ইন্না ওয়াদাকাল হাক্কু, তোমার ওয়াদা তো সত্য, আল্লাহকে ওয়াজ করতেছে, তুমি তো ওয়াদা করেছো আমার আহাল বর্গকে জাহাজে তোলার জন্য, ওই যে ডুবে যাচ্ছে ওটা আমার ছেলে, আমার আহাল পরিবার, ওকে আমি তুলবো না, তোমার ওয়াদা তো সত্য, তুমি তো ভুল বলো না। আল্লাহ তাআলা কি উত্তর দিলেন কোরআন পড়বেন? আল্লাহ তাআলা পরিষ্কার জানিয়ে দিলেন, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, খবরদার নূহ তুমি জেনে রাখো, তোমার ওই ছেলে এ তোমার আহাল নয়, তোমার পরিবার নয়, আমি যেই আহাল এবং যেই পরিবারের কথা বলেছি, তোমার জাহাজে তুলে নেওয়ার জন্য বলেছি, সে হচ্ছে ঈমানের পরিবার যারা আছে, তোমার প্রতি যারা ঈমান এনেছে, এক আল্লাহর প্রতি বিশ্বাস করেছে, কালেমাতুস শাহাদায় মেনে নিয়েছে, ওরা তোমার আহাল। আর ওই যে লোকটা ডুবে যাচ্ছে, সে যদিও রক্তের সম্পর্কে তোমার সন্তান, তোমার ছেলে, তারপরও সে তোমার আহাল না। মনে রাখতে হবে আহাল কাকে বলে। আল্লাহর নবীর স্ত্রী উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুসলমান নবীর স্ত্রী, মদিনায় হিজরত করে চলে গেছেন, বাবার সঙ্গে দীর্ঘদিন সাক্ষাৎ নাই, বাবাও ছোট মোটো কেউ না, মক্কার নেতা আবু সুফিয়ান। হুদাইবিয়ার সন্ধির ফাঁকে একদিন গেল মদিনাতে, গিয়া সোজা মেয়ের ঘরে ঢুকলো, আল্লাহ নবীর স্ত্রী উম্মে হাবিবার ঘরে ঢুকলো। আল্লাহ নবীর স্ত্রী যখন দেখলো তার বাবা এসেছে, মক্কার নেতা আবু সুফিয়ান, আস্তে তাড়াতাড়ি বিছানাটাকে গুটিয়ে ফেলল। মক্কার নেতা আবু সুফিয়ান বলল, মেয়ে তুমি বিছানাটা কেন গুটিয়েছো? আমি কি এই বিছানার উপযুক্ত নই, নাকি বিছানাটা আমার উপযুক্ত নয়? আমি মক্কার নেতা, তোমার পিতা, তো সেজন্য বিছানাটা বোধহয় ভালো না, আমার জন্য উপযুক্ত নয়, সেজন্য গুটিয়েছো? আল্লাহর নবীর স্ত্রী উত্তর দিলেন, শুনে রেখো আবু সুফিয়ান, এই বিছানা তোমার উপযুক্ত নয়, সেজন্য গুটিয়েছি তা নয়, বরং আমি তোমাকে পরিষ্কার জানিয়ে দিচ্ছি, তুমি মুশরিক। কোরআন বলছে, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, নিশ্চয় মুশরিকরা নাপাক, আর কোন নাপাক মুশরিক এই বিছানায় বসার যোগ্যতা রাখে না, কারণ এই বিছানা আল্লাহর নবীর বিছানা, এই বিছানায় আল্লাহর নবী নিজে বসেন, নিজে আসেন, যেই বিছানায় আল্লাহর নবী বসেন, যেই বিছানায় আল্লাহর নবী আরাম করেন, সেই বিছানায় একটা মুশরিক বসতে পারে না। কাকে বলা হচ্ছে? বাপকে বলা হচ্ছে, বাপকে। এটা বুঝতে হবে ভালো করে। এই জন্য সম্পর্ক হবে মুমিনদের ইমান উপর ভিত্তি করে। ছেলে নামাজ পড়ে না, স্ত্রী নামাজ পড়ে না, তারপরও তার সঙ্গে সম্পর্ক অবনতি নাই, সাহাবায়ে কেরাম কি এই কাজ করেছেন? এই জন্য মনে রাখতে হবে আমাদের সম্পর্ক হবে কার জন্য, এই জন্য মনে রাখতে হবে। যারা রাষ্ট্রীয়ভাবে মূর্তি পূজা করে, মূর্তি তৈরি করে, আল্লাহর বিধান পরিবর্তন করে, অথবা মূর্তির সামনে পূজা করতে বাধ্য করে, এরকম ভাবে আল্লাহর বিধান যাদের কাছে পছন্দ নয় তাদের সঙ্গে সম্পর্ক রাখা যাবে না, তাদেরকে ভোট দেওয়া যাবে না। কি করতেছেন আপনি? আপনি ভোট দিয়ে যে শিরকের গুনাহ করছেন, ভোট দিয়ে এমপি তৈরি করছেন, এমপিরা আল্লাহর বিধান বাতিল করে মন গড়া আইন তৈরি করছে, তারা আল্লাহর আসনে বসে বসে আল্লাহর আইন বাতিল করছে, আপনি শিরক করছেন। মসজিদে ঠিকঠুক বলা দরকার নাই, শুনতে থাকবেন খালি, আজকে মাহফিল আছে বাইরে, ওখানে গিয়ে আপনারা ঠিক কত পদ দেখবেন ইনশাআল্লাহ। মসজিদে বসে ঠিক বলবেন না, কোনো আওয়াজ করবেন না ইনশাআল্লাহ, শুনতে থাকবেন খালি কান দিয়ে। বলতেছিলাম যে বিষয়টা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার করে দিয়েছেন রক্ত সম্পর্ক বজায় রাখা ফরজ, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা ফরজ। হাদিসে বলা হয়েছে, আবু দাউদ তিরমিজির হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনার রহমান, আমার নাম হলো রহমান, ওহি আর রেহেম, আর রক্ত সম্পর্ক যেটা ওটার নাম হলো রেহেম, ওটার নাম কি? তো রহমান আর রেহেম একই শব্দ থেকে। আল্লাহ তাআলা বলছেন, ফামান ওয়াসালাহা ওয়াসালতুহু, যে ব্যক্তি রক্ত সম্পর্ক বজায় রেখে চলে আমি তার সাথে সম্পর্ক বজায় রাখবো, ওয়ামান কাতাহা কাতাতুহু, আর যে ব্যক্তি রক্ত সম্পর্ক ছিন্ন করে আমিও তার থেকে সম্পর্ক ছিন্ন করব। তবে শর্ত হচ্ছে যে ইমানদারের সাথে সম্পর্ক, যদি আপনার পরিবার আহাল ইমানদার হয়। এমনি ভাবে 10 নম্বর গুনাহে কাবিরা জিনা করা, কোরআনুল কারীম আল্লাহ তাআলা পরিষ্কার বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা, বনি ইসরাঈল 32 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, খবরদার তোমরা জিনার কাছেও যেও না, নিশ্চয় এটা একটা বেহায়াপনা, অশ্লীল এবং খারাপ কাজ, এটা আল্লাহ হারাম করে দিয়েছেন। এখন যদি কেউ এই জেনার বিচারকে লাইসেন্স দিয়ে বৈধতা দেয়, যৌনকর্মী বলে পতিতালয়ের লাইসেন্স থাকলে হালাল হয়ে গেল, এই হালাল করার পারমিশন কারো দ্বারা অনুমতি আছে? যদি দেয় সে মুসলমান থাকবে? এরকম ভাবে এই জেনার বিচার এটা হারাম, আল্লাহ হারাম করে দিয়েছেন। জেনা ব্যবচার করলে তার শাস্তি আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এটা যে আল্লাহর সেই বিধানকে আমরা বাতিল করে দিয়েছি। এরকম 11 নম্বর গুনাহে কাবিরা হচ্ছে আল্লেওয়াত, অর্থাৎ সমকামিতা। এটা ইসলাম ঘৃণা করে হারাম করে দিয়েছে। আল্লাহ তাআলা সমস্ত মাখলুকাতকে সৃষ্টি করেছেন জোড়ায় জোড়ায়, পুরুষ আর নারী করে, গাছের মধ্যে পুরুষ আর নারী আছে, এ কারণে ফুলের মধ্যে এক প্রকার আছে পুরুষ, এক প্রকার নারী, এরকম ভাবে কুত্তার মধ্যেও পুরুষ আর নারী। আজ পর্যন্ত কোন কুত্তা, কোন পুরুষ কুত্তা কোন পুরুষ কুত্তাকে বিয়ে করে নাই, কোন স্ত্রী কুত্তা স্ত্রী কুত্তাকে বিয়ে করে নাই, কিন্তু সভ্যতার ধ্বজাধারী সেই উন্নতশীল দেশগুলোতে দেখা যায় তারা সমকামী এবং সমকামীদেরকে পরস্পরে বিয়ে করাকে অনুমতি দিয়ে দিচ্ছে। দেখেন না পত্রিকায়, কয়েকদিন আগে পত্রিকায় দিয়েছে বিয়ে হয়েছে আমেরিকার কোন প্রদেশে যেন, একটার বয়স 51 বছর আর একটার বয়স 52 বছর। শয়তান এদের থেকে লজ্জা পায়, কুত্তা এদেরকে ঘৃণা করে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, এরকম সমকামী যারা হয় সেইখানে ভূমিকম্প বেশি হয়, ভূমি ধস বেশি হয়। এই যে ভূমিকম্প হচ্ছে, আপনারা কি মনে করছেন এমনি আমি আজকে সেওয়াজ করছি না, এই ভূমিকম্প কেন হয় হাদিসে পরিষ্কার বলা আছে, যেই জাতির মধ্যে সমকামিতা বাড়বে সেই জাতির মধ্যে ভূমিকম্প বাড়বে। এরকম আরো কিছু গুণা আছে, যাই হোক, কোরআন শরীফ আল্লাহ তাআলা বলছেন সূরায়ে হুদের 82 নম্বর আয়াতে, আল্লাহ বলছেন, ফালাম্মা জা আমরুনা জালনা আলিহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহা হিজারাতাম মিন সাজ্জিল মানদুদ মুসাফফামাতান মিন ইনদ রাব্বিকা ওয়া মা হিয়া মিনাজ যালিমিনা বিবাঈদ। অতঃপর যখন আমার আদেশ আসলো এই সমকামীদের উপরে, আল্লাহ বলছেন তখন আমি তাদের দেশটির উপরি ভাগকে নিচে করে দিয়েছি, নিচের ভাগকে উপরে করে দিয়েছি এবং উপরের স্তরকে পাকা কাকর পাথর বর্ষণ অনবরত বর্ষণ করে আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছি। ফাজালনা আলিয়াহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহিম মিন সিজ্জিল হিজারাতাম মিন সিজ্জিল মানদুদ, একেবারে নাম লেখা শক্ত পাথর আমি তাদের উপরে বর্ষণ করেছি যার প্রতিটি ছিল তোমার প্রভুর কাছে চিহ্নিত, একেবারে নাম লেখা ছিল কোন টাকার উপরে পড়বে। বোঝা গেল যখন কোন জাতি এই সমকামিতায় লিপ্ত হয় তখন সেই জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন উল্টে পাল্টে ধ্বংস করে দেন, ভূমিকম্প হয়, তারা ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এজন্য আপনি এখন বলবেন বিজ্ঞানীরা তো পরিষ্কার বলতে পারে যে এখানে এই ফাটল ধরেছে, এখানে এই কারণে এখান থেকে উৎপত্তি হয়েছে, আরে বেটা এটা যদি হয় তো ওটাও আল্লাহর ফয়সালার কারণে হয়, আল্লাহ তাআলা ফয়সালার কারণেই হয়, এটা বৃষ্টি আল্লাহর হুকুমে হয়, তোমরা মেশিন দিয়ে দূরের থেকে ম্যাপ দেখে পূর্বাভাস দাও, অনেক সময় তো তা বলতে পারে না, ভূমিকম্প কত পরিমাণ হবে বলতে পারে নাকি, কতটুকু ক্ষতি হবে পারলে ঠাকাও। এই জন্য মনে রাখতে হবে বেঈমানরা ইসলাম থেকে আল্লাহর উপর ইমান থেকে সরাবার জন্য আল্লাহর এই যে গজবগুলোকে পর্যন্ত বুঝতে দেয় না। কোথায় ওই যে আপনার ইসে তুরস্কে যে একবারই হয়ে গেল ওদের হোটেল ডুবে গেল, এরা আবিষ্কার করলো কি নিচে একটা গ্যাসের কি ছিল খনি ছিল, আগুন লেগে ওখানে পুড়ে গেছে শূন্য হয়ে গেছে তাই ডুবে গেছে সব, এরা বিশ্বাস করতে রাজি না, অথচ আল্লাহ তাআলা কোরআনে জানিয়ে দিয়েছেন। এই জন্য হাদিসে বলা আছে আবু দাউদ এবং তিরমিজির হাদিস, মান ওয়াজাতুমুহু ইয়ামালু আমালা কওমে লুত, তোমরা যদি কাউকে দেখো যে সে লেওয়াত করে সমকামিতায় লিপ্ত আছে, ফাকতুলুল ফাইলা ওয়াল মাফউলা বিহি, যে সমকামিতা করে এবং যে করায় দুজনকে তোমরা হত্যা করে দাও, কতল করে ফেলো। এজন্য এটা হাদিসে কঠোরভাবে নিষেধ আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মেরাজে দেখানো হয়েছে একদল মানুষকে পোড়ানো হচ্ছে, একবার আগুনে একটা লোক পড়ে আগুন হয়ে যায় আরেকটা, আরেকবার আরেকটা পড়ে আরেকটা আগুন হয়ে যায়। আল্লাহর রাসূল জিজ্ঞেস করেন যে এরা কারা, বলা হচ্ছে ওই যে একবার আগুন হচ্ছে আর একবার আগুন হচ্ছে একজন, দুজন সমকামী ছিল, আল্লাহ তাআলা একজনকে তার একজনকে পোড়াচ্ছে আগুনে পোড়াচ্ছে, এরকম কেয়ামত পর্যন্ত চলতে থাকবে। এই জন্য সমকামিতা এটা আর একটা জঘন্য গুনাহে কাবীরা, এটার থেকে বাঁচতে হবে এবং মুমিনদেরকে থেকে বাঁচাতে হবে। এরকম ভাবে গুনাহে কাবীরার মধ্যে আরো কিছু গুনাহ আছে, মেয়ে লোকের নিজের স্ত্রীকেও পিছনের রাস্তা ব্যবহার করা হারাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মালউনুন মান আতা হায়দান আও ইমরাতান ফি দুবুরিহা, মুসনাদে আহমদ এবং আবু দাউদের হাদিস, যে ব্যক্তি কোন হায়েজা মেয়ে লোকের হায়েজ অবস্থায় মেয়ে লোকের সাথে স্ত্রীর সাথে সহবাস করলো অথবা নিজের স্ত্রীর সঙ্গে পিছনের রাস্তায় সহবাস করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর অভিশাপ নাজিল করেন, তার উপরে গজব নাজিল করেন। এজন্য এগুলো গুনাহে কাবীরা। এরপরে ১২ নম্বর হচ্ছে সুদ। সুদ সম্পর্কে আমরা আলোচনা আগে বহুবার করেছি, আমার কিতাব তাওহীদের শেষে সুদ সম্পর্কে বিস্তারিত লেখা আছে, আপনারা ওখান থেকে দেখে নেবেন। ১৩ নম্বর গুনাহে কাবীরা হচ্ছে ইয়াতিমের মাল আত্মসাৎ করা, জুলুম করা। কোরআনুল কারীমের সূরা নিসার ১০ নম্বর আয়াত বলছেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা জুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলুনা সাইরা, নিশ্চয় যারা এতিমের মাল অত্যাচার করে অন্যায়ভাবে খায় এরা এতিমের মাল খাচ্ছে না, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, ওরা ওদের পেটের মধ্যে জাহান্নামের আগুন দিয়ে পরিপূর্ণ করছে, আগুন খাচ্ছে। ওয়া সায়াসলুনা সাইরা, এরা অচি জ্বলন্ত অগ্নিতে প্রবেশ করবে, জাহান্নামে প্রবেশ করবে। এজন্য এতিমের মাল খাওয়া আরেকটা গুনাহে কাবীরা। আমরা ১৩ নম্বর পর্যন্ত আজকে আলোচনা করলাম গুনাহে কাবীরা কি কি, এগুলো আলোচনা হচ্ছে, উদ্দেশ্য হচ্ছে এগুলোর থেকে নিজে বাঁচা, সমাজকে বাঁচানো, জাতিকে বাঁচানো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।